آمن فيه فينعقد به، ولا ينعقد بلفظين أحدهما لفظ المستقبل بخلاف النكاح، وقد مرر الفرق هناك. نعم. يتلمون كتاب البيوع هدايا، إتا إمون كتاب যে কিতাব পড়লে কাজি হওয়া যায়, বিচারক হওয়া যায়, আদালত এজলাসের মধ্যে বৈশা বিচারকের আসনে বৈশা ফয়সালা রায় দেওয়া যায়। শুধু দেওয়া যায় না, উত্তম রূপে ফয়সালা দেওয়ার যোগ্যতা যারা হেদায়া পড়ে করিয়া দেওয়ার যোগ্যতা এবং কিন্তু বর্তমান যুগে কমি মাদারেস গুলিতে আলে মুলানারা ভিন্নতায় ভোগার কারণে মনে করে আমগর দ্বারা কি দেশটা চলব, আমরা কি দেশ চালানোর মতো যোগ্যতা রাখি। এই যে একটা অবস্থা, এটা আসলে আমাদের অদূরদর্শিতার কারণ। পড়ার সময় পড়ানোর সময় যদি আমরা সূক্ষ্ম দৃষ্টিতে নজর করিয়া খেয়াল করিয়া লেখাপড়া করি, তাহলে বর্তমান আধুনিক যুগের যে সমস্ত শিক্ষিতরা বিচার কাজ চালাইতেছে, তাদের জ্ঞান, তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের পরিধি এগুলার থেকে কওমি মাদারেসের ছাত্ররা যে জ্ঞান, যে বিবেক, যে বুদ্ধি নিয়া লেখাপড়া শেষ করে ওদের তুলনায় তারা শত শত হাজার হাজার গুণে যোগ্য। কিন্তু আমরা নিজেরা হীনমন্যতায় ভুগি, এরা আসলে কিছুই জানে না, বিচারকের আসনে বসিয়া বই দেখিয়া মিলাইয়া মিলাইয়া কোন রায় দেয় তো দেয় না, আর এটি একেবারে সীমিত জ্ঞানের বিষয়। আর কওমি মাদারেসগুলিতে বিচার কাজের যে সমস্ত আইন আদালতে ধারা উপধারা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে করানো হয়, এগুলি যদি আমরা ওই চিন্তা করিয়া পড়ি এবং পড়াই, তাহলে বিচার আদালত চালানো এটা একটা পান্তা বাতিল, এটা কোনো ব্যাপারই না বিষয়। কিন্তু পড়ার ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা ভুল করি, যেমনি ভাবে পড়ানো দরকার সেমনি ভাবে পড়ানো হয় না, বা উত্থাপনটা সেইভাবে হয় না, কায়দা কানুন সবই পড়ানো হইতেছে। তো উত্থাপন পদ্ধতিটা এটা আমরা ছাত্রদেরকে ভালোভাবে বুঝাই দিতে পারি না, অথবা ছাত্ররাও এটা বোঝার চেষ্টা চিন্তাই করে না যে আমরা দেশ চালাইতে পার বা আমাদের দ্বারা দেশ চালাইতে হবে, যে কারণে এই দুর্বলতা গুলি আছে। অথচ শত শত হাজার হাজার বছর পর্যন্ত এই উপমহাদেশে ইসলামী রাষ্ট্র ছিল, এবং এই কওমি মাদ্রাসা থেকে যারা ফারেক হয়েছে তারাই রাষ্ট্র চালাইছে, দেশ চালাইছে। এই আধুনিক শিক্ষিত ইংরেজি শিক্ষা এইগুলি শিক্ষা কইরা দেশ চালাইছে, এটা তো পরে আসে। কিন্তু মূলত এই কওমি মাদ্রাসার ছাত্ররাই বা মাদারেসের ছাত্ররাই, মাদ্রাসার ছাত্ররাই এই দেশ পরিচালনা করে। দীর্ঘদিন শাসন ক্ষমতার থেকে বাইরে থাকার কারণে আমাদের মনটা একেবারে ছোট হয়ে, মনটা একটু প্রশস্ত করতে, বড় করতে হবে, সাহস রাখতে হবে, এবং যে কোনো কাজ করার মতন হিম্মত নিয়ে সামনে অগ্রসর হইলে সেই কাজ করা সম্ভব অসম্ভব না। আর যদি কাজ না করেন, চুপ করে বয়ে থাকে, তাহলে কোনো কাজই হবে না। আর যেই কাজ করার জন্য অগ্রসর হয়েছে সে আস্তে আস্তে সফল হয়েছে। আপনি যদি আজকে থেকে মনে করেন যে আমি এই দেশের প্রেসিডেন্ট, খালি মনে করিয়া সিংহাসন ধারে লিখা, প্রেসিডেন্ট হব কিভাবে হইতে হয় এটা চেষ্টা নেই, তাহলে হয়েও যাইতে পারেন, অসম্ভব কিছু না। ভারতে এই যে বাজপেয়ী যে এখন প্রধানমন্ত্রী হয়ে গেল, এ হলে চাটা বেচত, এই রাস্তার মধ্যে চা লইয়া চা বেচত, এখন এই বেলা প্রেসিডেন্ট হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে লাফায় লাফায় লাফায়। এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। আমি নিসাবের মতন যদি ব্যক্তি আর দু একটা থাকতো, তাইলে এই যে হেফাজতের যে আন্দোলন ছিল ওই দিন বঙ্গভবনের মধ্যে গিয়া দেশের মধ্যে ইসলাম কায়েম করা, কিন্তু আমি হিসাবে দিন ছিল না। ওই দিন থাকলে ঠিকই, ওই দিন আমরা বঙ্গভবনের কাছে আসছিলাম, সবই বঙ্গভবনে গিয়ে ঢুকে গেলাম। এরকম হিম্মত এবং সাহস নিয়ে দশ জন মানুষ ময়দানে নামে, আপনি মনে করেন এখন তো এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার কেউ নাম নিশান না লাগে, তা আপনি যদি এই দশ জন মানুষের শপথ করলেন যে আমরা ইসলামী হুকুমত কায়েম করবো না, জানবি যান বাইতুল মুকাররমের সামনে বা বঙ্গভবনের সামনে দশ জন কে আইলে স্লোগান দিয়ে আইলে ময়দানের মধ্যে একটা দৌড় দেন, দেখবেন রেডিও টিভি ক্যামেরা সব আলোচনা পর্যালোচনায় আইসা গেছেন, এবং যদি টিকার আরো সামনের দিকে অগ্রসর হইতে পারেন দেশের মানুষ আপনার পিছনে আসতে থাকব, এবং সামনে কর্মসূচি দিয়ে যদি আগায় আগায় আপনি সাহস করে দেখতে পারেন তাহলে দেশ দল আপনি করতে পারেন, কিন্তু এই সাহসটা কেডা দান দিবার লাগি দাদি হইব এইটাই বাস। এই মানুষ নাই, একজনও নাই, যদি দান দেওয়ার জন্য প্রস্তুত হইয়া ময়দানে দশ জন যাইত, এবং যতক্ষণ পর্যন্ত যান আছে এই দেশে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না, তাহলে ঠিকই সারা দেশের মানুষ আপনাদের পিছনে এসে ধরে। এই বুদ্ধি এই কায়দা আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু রিস্কে যাইতে চাই না, দান না দিতে চাই না, কথাটা বুঝে আসছে। এই জন্য আমরা দীর্ঘদিন শাসন ক্ষমতা থেকে দূরে থাকার কারণে আমরা ইনমনতার মধ্যে আছি। আসলে এই দেশে যারা অ্যাডভোকেট আছে, যারা বিচারক আছে, তাদের জ্ঞান, তাদের বিবেক, তাদের বুদ্ধির পরিধি একেবারে সীমিত। এরা যা জানে যা বুঝে একটা কি অনেক অনেক গুণে বেশি, অভিনাদ ছাত্র যারা আছে জানে বুঝে, কিন্তু এই সাহসিকতার দুর্বলতার কারণে আজকে আমরা পিছিয়ে। ঠিক লেখাপড়ার ক্ষেত্রেও আমরা যদি এখন থেকে এই নিয়ম তুলে পড়ি যে আইন বিচার আদালত কেন্দ্রে চালাইতে হবে, সেইগুলি আমাদের আত্মস্থ রক্ত জপ্ত এগুলি আমাদের করতে হবে। যদি ওইভাবে চিন্তা করে করেন তাহলে ঠিকই দেখবেন যে হেদায়া পড়ার পর তারপরে যে কোনো বিষয়ে ভাই সালা দিতে রায় দিতে আপনার বুক কাঁপবে, কারণ আপনার সামনে হ্যাঁ সব কিছু আছে স্পষ্ট পরিষ্কার, এই অনুযায়ী আপনি রায় দিতেছেন বিচার করতেছেন, যে কারণে আপনার রায়ের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই, এই কারণে আপনি সাহসিকতার সাথে সব কিছু করতে। তো যেহেতু আমরা বুঝি কম আর বুঝায়ও কম, আর বাস্তব প্রয়োগের বিষয়টা আমাদের সামনে নাই, এই কারণে আজকে আমাদের এই অবস্থা। কিন্তু তারপরেও প্রয়োগ করতে হইলে আগে একটু জানতে হবে, না জানিয়ে আমরা এই জন্যই তো দেশের ক্ষমতা আল্লাহ হুজুর করে দেন, হুজুরগর হাতে যদি এখন ক্ষমতা আহে, মনে করেন যে হেফাজতের আন্দোলনে যদি দেশটা হুজুরদের হাতে আইত, তাহলে এক মাসও এই ক্ষমতাটা ধরে রাখা সম্ভব হইত না। কারণটা হলো কি যে এমন একটা অবস্থা কায়েম হয়ে যেত দেশের মধ্যে যে তখন দেখা যেত যে হুজুররা আধুনিক যারা দেশ তারা তাদের থেকে আরো খারাপ হতো, এই যোগ্যতা এই ধৈর্য দেশ চালানোর যে ধৈর্য এগুলি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমতা দিবে, ক্ষমতা দিলে বেকায়দার মধ্যে। এখন যদি অলাউ করতেন হাসিনা কয় যে হুজুর আপনারা দেশটা নিয়ে যান ইসলামী হুকুমত কায়েম করেন, আমিও আপনাদের সহযোগিতা করব, কিন্তু এই একটা মাস চালানি করে দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে যাব, ময়দানের মাঝে নামবো, দেশীয় চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত এগুলি মোকাবেলা করা কোনো ক্রমেই সম্ভব হবে না, এবং এরপরে ইসলাম যদি যায় এই দেশের মধ্যে ইসলাম আসতে আরো অনেক দেরি থাকে। এই কারণে যোগ্যতা আগে অর্জন, যোগ্যতা অর্জন করার পর যদি আপনারা ক্ষমতায় যান, ক্ষমতা গঠন করেন, তাহলে চালানোর জন্য সব সার্কেলে সব স্তরে লোক যদি থাকে তখন আপনি ক্ষমতা স্তরে হুকুমত কায়েম করবেন, সচিবালয় প্রশাসন সব জায়গার মধ্যে তো ওই লোকগুলি থাকবে, এরা এমনভাবে চাবি গুড়াই দিবে যে আপনাদের ধারণ হবে এজন্য সর্বস্তরে আগে লোক ফিটিং করতে এবং সেটিং করতে, এই লোক ফিটিং সেটিং করার পরে তারপরে যদি আপনি ক্ষমতা দখল করেন তাহলে দেশ শান্তি মতন চালাইতে হবে, আর নাহলে আপনাদেরকে একদিনের জন্য শান্তিতে দেশ চালাইতে দিবে। যাই হোক, এত বড় বড় বাক্য আওড়ানোর আগে এগুলি নিজেদের ভিতরে আমল করার চেষ্টা করতে হবে। তো আমরা কিতাব পড়ার সময় যদি ধ্যানের মধ্যে এই জিনিসটা রাখি যে এই আইনটা যেটা পড়তেছি অলাও পড়তাম, যদি অবশ্যই এই দেশের মধ্যে একবার যদি ইসলামী হুকুমত কায়েম হয় আর বিচারকের আসনে যদি আমাকে বসানো হয় তাহলে আমি রায় যথাযথভাবে দেওয়ার দিতে সক্ষম হইব, দিতে পারবো। এই মন, এই মানসিকতা, এই সাহসিকতা নিয়ে যদি করেন তাহলে আপনিও হ্যাঁ এই হেদায়াত পড়িয়া, আর হেদায়াত থেকে বড় কিতাব আর কোনো কিতাব নেই হেকা করে ইসলামী আইনের আইন শাস্ত্রের, এবং এটা হলো মৌলিক কিতাব। ব্যাখ্যা গ্রন্থ আরো হাজার হাজার লাখ লাখ পৃষ্ঠা আছে, কিন্তু মৌলিক নিয়ম নীতি জানতে হলে হেদায়াতকে সামনে রাখে, আর বিশেষ করে হানাফি মাসলাকের অনুসারীদের জন্য হেদায়াত ছাড়া বিকল্প অন্য কিতাব নাই। সুতরাং আমরা যে জিনিসটাই পড়ব মাথার মধ্যে ওই জিনিসটাও আমাদের রাখতে হবে যে বাস্তব প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব এবং সেটা ফায়সালাটা কি। একজনে আয়া ঠিকাইতেছে যে মহামান্য আদালত আপনি বিচারক কাজী সাহেব বিচারকের আসনে বসে মহামান্য আদালত কন্ত দেহি বেচা কিনা কারে কয়, এটাও তো একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন না আদালতের জবাবে। প্রশ্নটা আসছিল আদালতের সামনে কি মহামান্য আদালত বলেন তো দেখি বেচা কিনা কারে কয়, বেচা কিনার মূল স্তম্ভ হলো দুইটা, বেচা কিনার রুকুন হলো কয়টা দুইটা, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। এই আদালতের ফায়সালা আপনি পাইলেন, এখন আদালতে যদি আপনার কাছে যদি কেউ এক প্রশ্ন করে হুজুর পন্ত দিয়ে ইজাব সাবানিজ্য কারে কয়, এই প্রশ্নটাও তো আইতে পারে, খালি মারামারি করছে পিড়াপিড়ি করছে কাটাকাটি করছে, এই প্রশ্ন আসবে, এইটাও প্রশ্ন আসবে। যেমন ব্যবসা বাণিজ্য করে ইসলামী তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে, হুজুর আপনি যদি কইতেছেন ইসলামী তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করা লাগবো, কোন তো দেখি ব্যবসা বাণিজ্য কারে কয়, কয়নি হইনে রহ ব্যবসা বাণিজ্য স্তম্ভ হইলো কয়টা দুইটা, একটা হইলো ইজাব প্রস্তাব করতে হবে আর একটা হইলো কবুল, এই প্রস্তাবকে গ্রহণ করতে হবে। একজনে ইজাব করছে কিন্তু এই ইজাব গ্রহণকারী কবুলকারী কেউ নাই তাহলে হবে না, বা একজনের ইজাব কিনে হইলাম ওই কথা বেসব না কোনো কথা কয় না তাহলে এটা বাই হবে না। বাইয়ের মূল স্তম্ভ দুইটা, এক নম্বর হইলো প্রস্তাব করতে হবে, দ্বিতীয় নম্বর হইলো এই প্রস্তাবকে গ্রহণ করতে হবে। আমি প্রস্তাব করতেছি, আমি প্রস্তাব করলাম, আমি প্রস্তাব করিব, আমি কিনতেছি, আমি কিনবো, আমি কিনলাম, এইভাবে কেমনে করবো বুঝলাম না কি কইবার চেয়েছেন, বুঝলেন একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাইতেছি মিসলু আইয়া কুলা হাদুমা, কিন্তু ভাই আমি বেশি আছি মাঝি শব্দ আমি বেঁচে আছি। দ্বিতীয় জনে বলল ইস্তারাইতু, ভাই আমি কি করছি, কিনে আছি। এখন এই জায়গার মধ্যে অর্থ আমি কই দেওয়া হলাইছি, যেটা শব্দ বলবার করছি ওই শব্দ অনুযায়ী বেঁচে আছি। মাঝে বেচাকিনার চুক্তির কথা কইতেছে, আমার বুঝে আসে দলিল দলিল শূন্য দল। আমি অতীতবাচক শব্দ বেঁচে আছি আর কিনে আছি এটার দ্বারাই বেচা কিনা যে হইল কয় বাইটা যখন বেচার কথা বললো তাহলে এটা অস্তিত্ব, নতুন একটা জিনিস আছে, এটা মালিকানা আমার আছে। যখন আমি বেচলাম তাহলে এটা আরেকজনের দিকে যাইব, তাহলে অস্তিত্বহীন জিনিস যে আরেকজনের মালিকানা যে যাইবে এটা তো অস্তিত্বহীন ছিল। তাইলে বেচা কিনাটা এটা হলো অস্তিত্বহীন জিনিসের অস্তিত্ব দান করা কি বলা হয়। আর অস্তিত্বহীন জিনিসের অস্তিত্ব দান করার জন্য এটা শরীয়তে ওয়াজা করছে লজনা, শরীয়তে ওয়াজা করছে এইভাবে করছে যে হুজুর আপনি তো বললেন লজ্জে মাঝি, এবং লজ্জে মাঝি দ্বারা ভাইয়ের কি করতে হবে, অস্তিত্ব দান করতে হবে, ইজাব এবং কবুল করতে হবে। তো লজ্জে মাঝি তো এটা একবারের জন্য আছে, একবারের মানা খবরের মানা, অতীতকালে আমি মারি যাচ্ছি, অতীতকালে আমি এই কাজটা করছি, তো অতীতকালে কিনছি, তো কিনাটা তো অতীতকালে হয়ে গেছে, একটু খবরের সংবাদ দিতেছে। আর বাইটা হলো ইনসা, আর ইনসা তো এই জায়গার মধ্যে ইনসার জন্য তো লজ্জে মাঝি দ্বারা তো ইনসা হয়, লজ্জে মাঝি দ্বারা কি হয় না, ইনসা হয় না। তাহলে অস্তিত্বহীন জিনিসের অস্তিত্ব দিতে হইলে লজ্জে মাঝি দ্বারা দিতেছে, শরীয়তে ওয়াজা করছে লজ্জে মাঝিকেই ইনসা করার জন্য। লুগাতের মাঝে যদিও নাকি মাঝিটা এটা অতীতকালের অর্থ বোঝানোর জন্য আছে, কিন্তু শরীয়তে শরীয়তে এটা ইনসার জন্য ইনসার মানার মধ্যে ইস্তেমাল কই, শরীয়তে ইস্তেমাল হয়েছে এটা দলিল কি, সেইটার উপরই আমল করতে হবে। আর শরীয়তেই যেহেতু বলছে যে লজ্জে মাঝির মাধ্যমে তোমার বেচা কিনা করতে হবে, সুতরাং এই জায়গার মধ্যে লজ্জে মুস্তাকবেল, লজ্জে হাল, লজ্জে গুজারে এই জাতীয় দ্বারা করা যায়। আল্লাহ ইয়ানাকি দুবি ইজাব ওয়াল কবুল, ভাই মুনাকে ধুতা হে ইজাব ওয়াল কবুল সে আগে কিন্তু বাংলা কইরা বলাইছি, আপনারা মনে করেন না যে হুজুরের উর্দুতেই খালি পড়াইতেছে, আমি যা এন আছে প্রথমে বাংলাতে কথাটা কইয়া বলাইছি। আল্লাহ ইয়ানাকি দু বিল ইজাব ওয়াল কবুল, ভাই মুনাকে ধুতা হে, ভাই সংগঠিত হ বিল ইজাব ওয়াল কবুল, প্রস্তাব করুন এবং প্রস্তাব গ্রহণের মাধ্যমে। ইজা কানা বিলজাইল মাজি, কানা দ্বারা ইজাব এবং কবুল, যখন ইজাব এবং কবুল উভয়টাই বিলজাইল মাজি, লজে মাজির মাধ্যমে আদায় করা হবে। ইজা কানা বিলজাইল মাজি যত্য দুনু হো লজে মাজি কে লেগা মিসলু আইয়াকুল, জেসা কে তুই কাহে আহাদুমা দুন উনদুন জেনি মুতাকিদাইন মে সে এক কাহে, মুতাকিদান বায়ে আর মুস্তারি মে সে কুই এক কাহে, কিন্তু মানে বেচা ওয়াল আখারু ইস্তারা, দুসরা নে কাহা খরিদা। আমরা এই জায়গার মধ্যে এসকাল হলো যে লজ্জে মাঝি ইস্তেমাল করছেন, আর লজ্জে মাঝি তো এটা একবারের জন্য ইনশার জন্য না, অস্তিত্ব হয় জিনিসের অস্তিত্ব দিতে হলে লজ্জে মাঝি দ্বারা তো হয় না, এটা যুক্তি হলো বেচা কি না, এটা অস্তিত্বহীন জিনিসের অস্তিত্ব দান করা, এই ইনসা তাসাররুফ হ্যাঁ ইসলিয়ে ভাই ইনসায়ে তাসাররুফ হ্যাঁ ইনসায়ে তাসাররুফের বাংলা হলো অস্তিত্বহীন জিনিসের কি করা, অস্তিত্ব দান করা। আর অস্তিত্বহীন জিনিসের অস্তিত্ব দান করার এটা বুঝবেন আপনি কেমনে, শরীয়তের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচা কেনার ক্ষেত্রে লজ্জামাল দিয়ে ইস্তেমাল করছেন, সুতরাং সাহে যখন লজ্জামাল দ্বারা বেচা কেনা করছেন অতএব যদিও নাকি এই লজ্জামালটা একবারে মানার জন্য লুগাতে আছে, লুগাতে যদি ওয়াজা করা হয়েছে লজ্জামাজির মানা দেওয়ার জন্য একবারের মানার জন্য, কিন্তু শরীয়তে সাহেবের শরীয়ত এটাকে কিসের মানার মধ্যে ইস্তেমাল করছে, ইনশার মানার মধ্যে ইস্তেমাল, আর সাহেবের শরীয়ত যেটা বলেন সেইটাই সহি সেইটাই সত্যি, লুগাতের মানা এই জায়গার মধ্যে প্রযোজ্য হবে না। ওয়াল ইনশাউ ইউযাফু বিশরীর ওয়াল মাউযূল ইখবার মাধ্যমে, হইলো কিন্তু লুগাবিরা যদিও লজ্জামাজিকে কের জন্য একবারে মানার জন্য করছেন, কিন্তু কখনো কখনো একবারটা ইনসার মানার মধ্যে অর্থাৎ এর অর্থ হলো কি লজ্জামাজিটা কখনো কখনো মুজাহের মানার মধ্যে এটা লুগাতের মধ্যে বল আমাদের মাঝি বহানা মুজাহের চাল নেই যা আপনি তো মস্ত একটা কথা বলে দিলেন যে লজ্জামাজি একবারের মানার জন্য আছে, কিন্তু লুগাতের মাঝে কিছু জায়গা আছে যে সমস্ত জায়গার মধ্যে লজ্জামাজিটা ইনশার মানার মধ্যে সাধারণ যে সমস্ত নিয়ম কানুন এইগুলি তো অনেক অনেক অনেক ঊর্ধ্বে, উনি সবকিছু জানিয়া বুঝিয়াই সবকিছু করছেন, সুতরাং যেহেতু দ্বারা যখন আপনি বেচা কিনা ইজাব কবুল বলবেন তখন ভাই কি হয়ে যাবে সংগঠিত হয়ে যাবে, এই দলিল আমরা বুঝলাম। এখন এই জায়গার মধ্যে লোকাতের সাথে যদি মিলাই করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় না, যে আমি বেচছি ওটা অতীত কালে খবর দিতেছে, আমি কিনছি এটা অতীত কালে খবর, এখন তো বেচা কিনা যাচ্ছে এটা ইনশায় এটা স্বরূপ, এখন নগদ নগদ বেচা কিনা হইতেছে, একজনে বেচবো আর একজনে কিনলাম, এরকম যদি হয় তাহলে না সুবিধা হবে ভাই, তাহলে এর জন্য কি লজ্জ দরকার, মুস্তাকবেলের লজ্জ দরকার, মুস্তাকবেলের লজ্জ আনলে বা মুজারের লজ্জ যদি আনেন তাহলে এই সমস্যাটা সমাধান। আমি প্রস্তাব করলাম একজন ভাই এক লোককে এই কথা বললো আমি আমি বেচবো, সুন্দর একটা কথা হইলো, বিয়ে তো আমি বেচে লাইছি এটা তো আগের কথা আগে, আর আমি যদি বলে তাহলে আমি বেচবো প্রস্তাব করলাম, আমি বেচবো প্রস্তাব করলাম, আর দ্বিতীয় জনের কোনো ইস্তারাই, একটা মাঝি হলো একটা রোজা আমি কিনলাম, তাহলে এই জায়গার মধ্যে মানে সমস্যা একটা আছে। যদিও আপনি বুঝতেছেন যে সমস্যা নাই, কিন্তু আমি বলবো যে এই জায়গার মধ্যে সমস্যা আপনিও এটা হলো যে আমি বেচার জন্য অঙ্গীকার করতেছি, আমি বেচবো, আমি বেচবো, তাইলে ইচ্ছায় তার সদরূপ জায়গায় এটা তো হইতেছে না, আমি বেচবো এটা বুঝতে পারলে না, না ভবিষ্যতে আমি বেচবো, আমি তাইলে আপনার কাছে বেচবো যে এটার অঙ্গীকার করতে ওয়াটাই ভাই সুতরাং এইটা ভাই মানানোতে নিলে সমস্যা হইতেছে, এটা অঙ্গীকার ভাইয়ের অঙ্গীকার করা, তাহলে এইখানে যদি আপনি মুস্তাক মেলে শব্দ নেন তাহলেও ওই জায়গার মধ্যে মানাটা আদায় দিতেছে না, বেচা কিনা চুক্তি হইতেছে না, যেটা আমরা বুঝাই গেছি, তাহলে এখানে মুস্তাক মেলে শব্দ নেওয়া। আচ্ছা একজনের গুলো বিচু বেচলাম, আরেকজন গুলো আস্তারিও আমি কিনবো, দুই দিকে যে আস্তারিও আমি কিনবো, তাহলে এই জায়গার মধ্যে কি হইতেছে সমস্যা আছে। সে বলতেছে দরদামের, এটা ভাওয়ের বেচা কেনার ক্ষেত্রে ভাও বলা হয়, এটা দরদাম করা হইতেছে, দরদাম করা আর বেচা এটা এক জিনিস না, দরদাম করা আর বেচা এক জিনিস না, আমি কিনবো কিনলাম তো না, তাহলে বেচা কিনা তো এই জায়গার মধ্যে কি হইতেছে না সংগঠিত হইতেছে না, তাইলে মাঝি সাইডে অন্য শব্দ চাই ভাইয়ের পক্ষ থেকে চাই মুস্তারির পক্ষ থেকে অন্য লব্ধ নিলে সমস্যা দেয়। তাহলে কেউ কেউ বলে যে হুজুর আপনি মুস্তাক বেলের মানা নিতেছেন, কেলে হালের মানে নেন, আমিও আমি বেচলাম আস্তারিও আমি কিনলাম, তাহলে তো একেবারে হাকিকতের মায়ের উপরে হাকিকতের অর্থ আমি বেচলাম, এর আগে যে স্ক্যালগুলি হয়েছে এটি আপনি মুস্তাক বেলের মানা নেওয়ার কারণে স্ক্যালগুলি হয়ে গেছে, আরে সেইগুলো সেই মুস্তাক বেলে মানা নেই পেলে মুজারে তো মুজারে থেকে না আমিও আস্তারিও মুজারে মুজারে তো হালের মানা হব, তাহলে মুজারে যারা হালের মানা নেই, তাহলে হালের মানা নিলে তো যেটা হাকিকতের অর্থ আমি ব্যস্তাচ্ছি আমি কিনতাচ্ছি একেবারে নগর হাতে গতে হয়ে যেতেছে, আর হাকিকতের মানা জন নিবেন তখন আর এটার কোনো সমস্যা হয়, তখন এই জায়গার মধ্যে জবাব দেওয়া হয় যে মুসালিফ রহমতুল্লাহ আলাই এই জায়গার মধ্যে ওয়ালা ইয়ানাকিদু বিলাযযাইনি আহাদুহুমা লাযযুল মুস্তাকবিল, আহাদুহুমা লাযযুল মুস্তাকবিল, মুসালিফ এনে লাযয মুজারে কোন নাই লাযয মুস্তাকবিল করছে, মুসালিফ কিতাবের মধ্যে কি বলছে লাযয মুস্তাকবিল, কিন্তু সাহেবের শরীয়ত তো এইভাবে পড়ে নাই, সাহেবের শরীয়ত এই হালের লজ্জা যে এইভাবে বেচা কিনা পড়ে নাই, আমাদের তো মূল অনুসরণ করতে হবে কা সাহেবের শরীয়ত, যেহেতু সাহেবের শরীয়ত তো করে নাই আর মুসান্নিফ এইখানে খারিজ করছে মুস্তাক বেলবে, আর দ্বিতীয় কথা হইল যে এইখানে যদি মুস্তাক বেলের মানা আপনি বুঝাইতে চান তাহলে মুস্তাক বেলের মানার সাথে খাস করতে হইলে সিন অথবা সাউপান, তো এখানে মেসালের মধ্যে আস্তারিও আপিও এগুলি মধ্যে সিন সাফাত আপনি দেন নাই, তাহলে আপনি যে এসকাল করতেছেন এই এসকাল ওই জায়গা করতে প্রযোজ্য, যদি ওইটা থাকতো ইন্ডিকেট করে দিতে তাহলে এই এসকাল করতে তার আর ভাই ওই না কিছু বিলি ইজাব ওয়াল কবুল এ ভাই না কে ধরতা হে ইজাব ওয়াল কবুল সে ইজা গানা বিলা যাই মাজি জবকে হো ও দুনো এই ইজাব ওয়াল কবুল বিলা যাই মাজি লবজে মাজি কে সাথ مثل أن يقول أحدهما بيت والآخر اشتريت جدي سيئتك بيت والأرض سيئتك اشتريت একবার কইছিল গরিবের অর্থ কি করে গরিব গরিবের অর্থ দরিদ্র আমার তিনি গরিব বানান গরিবের অর্থ কি গরিব অর্থ গরিব গরিবের বাংলার অর্থ কবি কবি ইনসা কে মানা মে না ولا ينعكس بلفظين احدهما لفظ المستقبل بخلاف النكاح وقد مر الفرق هنا اكا اهنا اكا يوم سرق راك يوم سا انا خاوزه رايون دهو باپے دلوں متن لے جائے انا رائے سوا চাষ